অর্থাৎ যার সুনজর ছাড়া কোনো মানুষের জন্য কোনো নেকামল করা সম্ভব নয়, যার তৌফিক ছাড়া কোনো মানুষের জন্য গুনার কাছ থেকে বাঁচা সম্ভব নয়। সে আল্লাহ তাআলার মেহরবানি ও দয়ায় আমরা আমাদেরকে তিনি এখানে দিনের কিছু কথা শোনার জন্য এবং বলার জন্য বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সূরা বাকারার আমি 143 নম্বর আয়াতটি তেলাওয়াত করছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে কথাগুলি বলছেন তার বান্দাদেরকে সংক্ষিপ্ত আকারে এর বঙ্গ অনুবাদ আগে বলি, তারপর এর সাথে সংশ্লিষ্ট কিছু কথা। এর বঙ্গ অনুবাদ হচ্ছে, ওকাদারিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। পুরা উম্মতে মুহাম্মাদী যুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে সম্বোধন করে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমি তোমাদেরকে একটি মধ্যবর্তী উম্মত হিসাবে সৃষ্টি করেছি। লিতাকুন শুহাদা আলান নাস, এই কারণে যে কিয়ামতের দিন যাতে মানুষের বিরুদ্ধে তোমরা সাক্ষ্য হতে পারো। ওয়াকুনা রাসূল আলাইকুম শাহীদা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য সাক্ষ্য হতে পারে। এটুকু হচ্ছে আজকের আয়াতের মুখ্য বিষয়। এই উম্মতকে মধ্যবর্তী উম্মত বলেছেন আল্লাহ তাআলা। মধ্যবর্তী হওয়ার কি অর্থ এটা আগে বোঝা দরকার। মধ্যবর্তী উম্মত বলতে কি বোঝায়? পৃথিবীতে যত বাতিল মতাদর্শ জন্ম নিয়েছে, সব বাতিল মতাদর্শের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেক কাজে হয় সীমা লঙ্ঘন করবে, হয় বাড়াবাড়ি করবে, নয় খুব বেশি শিথিলতা দেখাবে। যেমন এক জাতিকে বলা হয়েছে যে তোমরা নবীকে সম্মান করো, তো নবীকে সম্মান করতে যায় তারা কি করলো বলে এত বেশি সম্মান করে ফেলছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বানাইছে, এটা সম্মান দেখাতে চায়, বাড়াবাড়ি করছে। আরেক জাতি নবীর যে মর্যাদা আছে সে মর্যাদাকে লঙ্ঘন করে নবীকে হত্যা করলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী এসেছিলেন দুনিয়াতে, ইহুদিরা এই নবীকে হত্যা করেছে। তো সম্মান দিতে যা আল্লাহর পুত্র বানাইছে আর অপমান করতে যা হত্যা করছে। আল্লাহ তাআলা এই উম্মতকে বলতেছে তোমরা মধ্যবর্তী উম্মত, তার মানে সম্মান দিতে চায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পুত্র বানানোর দরকার নেই, অসম্মানিত করতে যা হত্যা করারও দরকার, বরং কি করবে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা আল্লাহ তাআলা রেখেছেন সেই মর্যাদাই তাকে মর্যাদা দিয়ে চলবে, এই জন্য তোমরা মধ্যবর্তী উম্মত। এদিকেও খুব বাড়াবাড়ি নয়, এদিকেও খুব বাড়াবাড়ি। এই কথাটা এই সময় এই জন্য বেশি বলার প্রয়োজন যে আমাদের সমাজের একটা শ্রেণী মনে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নূরের তৈরি, তো আল্লাহ তাআলার নূরকে বিভক্ত করা হয়েছে, তার একটা ভাগ আল্লাহ নিজে রেখে দিয়েছে আরেকটা ভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছে। তো কি হলো, হুজুরকে সম্মান দিতে দিতে আল্লাহ তাআলার অবিভক্ত নূরকে বিভক্ত করে তার একটা মালিক, একটা অংশের মালিক হুজুরকে বানায় দেওয়া হয়েছে। এটা হুজুরকে সম্মান দিতে যায় বেশি বাড়াবাড়ি করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে বলছে, এই উম্মত হচ্ছে আল্লাহ তাআলা এই উম্মতকে বলছেন মধ্যবর্তী উম্মত, সম্মান দিতে যায় বাড়াবাড়ি, এটা এই উম্মতের কাজ নয়। আবার অসম্মানিত করতে যায় আরেকটা শ্রেণী আমাদের সমাজে, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশ্বাস করে। আমরা যেমন কবিরা গুনাহ করি, সগীরা গুনাহ করি, নাউজুবিল্লাহ হুজুরের দ্বারা এই ধরনের গুনাহ হয়, তবে হুজুরকে আল্লাহ মাফ করে দেয়, এটা হচ্ছে আরেক ধরনের বাড়াবাড়ি। আল্লাহ তাআলা বলছেন না না, এটাও তোমার রাস্তা না, এটা তোমার রাস্তা না, তোমার রাস্তা হচ্ছে মাঝখানেরটা। মাঝখানেরটা কি অর্থ হচ্ছে, মাঝখানেরটার অর্থ হচ্ছে যে সম্মান দেওয়ার ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেটা অবলম্বন করো যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীর যে কোনো জিনিস যখন একটা বিরল হয় বা ব্যতিক্রম ধর্মী জিনিস হয়, মানুষ সেখানে এই ধরনের বাড়াবাড়ির শিকার হয়, যেমনটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটছে। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, উনি যখন আল্লাহ তাআলা বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পয়দা করলেন, সৃষ্টি করলেন, তো মারিয়াম এর সন্তান ঈসা জন্ম হয়েছিল জঙ্গলের মধ্যে। জঙ্গল থেকে যখন উনি ওনার সত্যভূমিষ্ঠ বাচ্চাটাকে লোকালয়ে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে মানুষের মধ্যে তিনটা ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা শ্রেণী বলছে, মারিয়াম তুমি কবে বেবিচার করছো, তুমি বেবিচার না করলে তোমার স্বামী ছাড়া সন্তান হলো কিভাবে? তো একটা শ্রেণী ওনাকে অপমান করে বেবিচারি বানায় দিচ্ছে। একটা শ্রেণী বলছে, না মারিয়াম তো অনেক উঁচু ঘরের মহিলা, সে চরিত্রহীনা হতে পারে না, তা সে তার সতীত্বকে নষ্ট করতে পারে না। তাহলে কোথেকে বাচ্চা হলো? বললো মারিয়ামের সাথে আল্লাহ তাআলার বিয়ে হয়েছে। সুতরাং আল্লাহ হচ্ছে নাউজুবিল্লাহ মারিয়ামের স্বামী, আর মারিয়াম হচ্ছে আল্লাহর স্ত্রী, আর ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। একটা শ্রেণী সম্মান দিতে যেয়ে বাড়াবাড়ি করছে। তৃতীয় হচ্ছে মধ্যপন্থী একটা শ্রেণী ছিল, সেই শ্রেণী হচ্ছে মধ্যপন্থী যে শ্রেণীটা, সেই শ্রেণী হচ্ছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায়নি, মারিয়ামকে বেবিচার আর ঈসাকে অবৈধ সন্তানও বানায়নি, বরং তারা বললো যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যেমন বাবা মা ছাড়া তৈরি করার ক্ষমতা রাখেন, এরকম একটা ক্ষমতা ঈসা আলাইহিস সালামের উপরে প্রকাশ করছে যে আমি বাবা ছাড়াও তৈরি করতে পারি, এইভাবে ঈসার জন্ম হয়েছে। এই যে এই তৃতীয় যে শ্রেণীটা, এই শ্রেণীটাকে মধ্যপন্থী বলা হয়েছে। এরা সম্মান দিতে যে বাড়াবাড়িও করেন, অপমানও করেন, মধ্যপন্থী। তো উম্মতে মুহাম্মাদি হচ্ছে মধ্যপন্থী, এরা কোনো কাজে বাড়াবাড়ি করবে না, আবার কোনো কাজে শিথিলতা দেখাবে না, বাড়াবাড়ি করবে না। যেমন এই উম্মতের বাড়াবাড়ি হচ্ছে, এক শ্রেণীর লোক আছে বাড়াবাড়ি আর অতিরঞ্জন এটা সব কাজে হতে পারে। যেমন আমাদের ফ্যামিলি লাইফে আমরা দেখি, পারিবারিক জীবনে এক শ্রেণী আছে মা বাবাকে এত সম্মান দিতে যায়, সম্মান দিতে যেয়ে স্ত্রীর ফরজ হক যেগুলো, স্ত্রীর যে হক অপরিহার্য করছে স্বামীর উপর ইসলাম, সে ফরজ হকের কথা ভুলে যায়, এটা একটা শ্রেণী আছে আমাদের সমাজে। আরেকটা শ্রেণী আছে যে স্ত্রীর হক আদায় করে, তার নফল হক আদায় করে এত বেশি বাড়াবাড়ির পরিচয় দেয় যে বাবা মা তাতে ক্ষুব্ধ হয়, নারাজ হয়, এটাও একটা শ্রেণী আছে। ইসলামে দুটো পথই বিভ্রান্তিকর পথ, সঠিক পথ হচ্ছে এটা যে স্ত্রীর ফরজ হক আদায় করতে হবে, মা বাবার ফরজ হক আদায় করতে হবে, দুটো ফরজ হক আদায় করে তারপর আমাকে যেতে হবে। কাউকে খুশি করতে যায় কাউকে নারাজ করা, আর কাউকে নারাজ করে কাউকে খুশি করা, এটা অতিরঞ্জন এবং অতিমার্জন। এই বাড়াবাড়ির পথ থেকে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা বাঁচার কথা বলেছে। তো কি হলো, তোমাদেরকে আমি মধ্যবর্তী উম্মত বানিয়েছি, এর অর্থ হচ্ছে অতিরঞ্জনও করবে না, বাড়াবাড়িও করবে না, আবার অতিমার্জনও করবে। ইবাদতের ক্ষেত্রে একই অবস্থা, ইবাদতের ক্ষেত্রে অবস্থা হচ্ছে যে একটা শ্রেণীর লোক খুব বেশি ইবাদত বান্দিগি করে, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হয়েছে এরকম। এক তিনটা লোক এসে জিজ্ঞাসা করলো, হুজুরের ইবাদত কেমন? তো তাইশা সিদ্দিকা বললেন, হুজুর রাত্রে এরকম ইবাদত করে, দিনে এরকম ইবাদত করে। তারা এবার বললো যে আমরা এখন থেকে আর বিবাহ শাদী করবো, সারা জীবন ইবাদত বান্দিগি করবো, খানা গ্রহণ করবো না, সারা জীবন রোজা থাকবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জেনে তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো, তোমাদের মধ্যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায় আছে আমি, আমি বিবাহ শাদী করেছি আবার ইবাদত বান্দিগিও করি, রোজাও রাখি আবার রোজা ভাঙি, তো সবচেয়ে আল্লাহকে বেশি যে ভয় পায় তার অবস্থা যদি এই হয়, তাহলে তোমরা কেন ইবাদত বান্দিগি করার জন্য বিবাহ শাদী বন্ধ করে তারপরে খানা পিনা বন্ধ করে রোজার মধ্যে অভ্যস্ত হয়ে যাওয়ার চেষ্টা করো? তো হুজুর তাদেরকে নিষেধ করে, কেন ইসলাম এই অতিরঞ্জন পছন্দ করে, এটা বৈরাগ্যের জীবন। ইসলাম ঘর সংসার দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য সবকিছু করে তারপরে ইবাদত বান্দিগিও আল্লাহর হক আদায় করতে বলেছে। সুতরাং এখানেও কিছু মানুষ বাড়াবাড়ির পরিচয় দেয়, খরচের ক্ষেত্রেও কিছু মানুষ বাড়াবাড়ি অতিরঞ্জনের পরিচয় দেয়। কী করে বলছে, কিছু মানুষ আছে অর্থ আছে বলে এত খরচ করে যে খরচটা এক পর্যায়ে অপচয়ের ভিতরে সামিল হয়ে যায়। কিছু মানুষ আছে আবার অর্থ থাকা সত্ত্বেও এত বেশি কার্পণ্যতার পরিচয় দেয় যে কার্পণ্যতার মাধ্যমে তার দেহের যে চাহিদা আছে, পরিবারের যে চাহিদা আছে, সেখানে সে সংকোচন নীতি অবলম্বন করে। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। বলছে যে আল্লাহ তাআলা বলছেন আমার নেক বান্দাদের একটা অন্যতম পরিচয় হচ্ছে তারা অপচয় করে না, আবার কার্পণ্যতা দেখে না। অপচয় আর কৃপণতা দুইয়ের মাঝখানে একটা মধ্যপন্থী রাস্তাকে তারা জীবনের জন্য বেছে নিয়ে থাকে। তো এই এটা দ্বারা একথা পরিষ্কার হয়ে গেল যে উম্মতে মুহাম্মাদি কোনো কাজে অতিরঞ্জন অতিমার্জন এটা না। কিছু লোক আছে খুব বেশি রাগান্বিত, কথা বলাই যায় না তাদের সাথে, এটাও বাড়াবাড়ি। আর কিছু মানুষ আছে এত বেশি নরম যে তাদের ভিতরে রাগে আসে, এটাও পছন্দ নয় ইসলাম। ইসলামের মধ্যপন্থা অন্যায়, ইসলামের জন্য মধ্যপন্থা সেটা কি? বলছে যে খুব বেশি রাগারাগিও নেই, আবার একটুবার ঠান্ডা মেজাজের, কিছু রাগ কিছু ঠান্ডা দুয়ের সমন্বয়ে চলতে হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুল উমুরি আওসাতুহ, প্রত্যেক বস্তু মধ্যপন্থার ভিতরে কল্যাণকে আল্লাহ তাআলা নিহিত রাখছে। প্রত্যেক কাজে প্রত্যেক সিদ্ধান্তে না অতিরঞ্জন না অতিমার্জন, এগুলো দুটোর কোনোটার ভিতরে সে মুক্তি নেয়, মুক্তি রাখছেন আল্লাহ তাআলা মধ্যপন্থার ভিতরে। একজন তার সন্তানকে পড়াশোনার জন্য এত বেশি চাপাচাপি করে, চাপাচাপি করতে করতে সন্তান মানসিক রোগী হয়ে গেছে। আরেকজন তার সন্তানকে পড়াশোনার ব্যাপারে এত বেশি ছাড় দিয়ে রাখছে যে সে পড়াশোনাটাকে জীবনের কোনো অপরিহার্য প্রয়োজনই মনে করে। দুটোটা ইসলামে অপছন্দনীয়। ইসলামে পছন্দনীয় যেমন কিছু ছাড় দিবে তেমন কিছু কড়াকড়ি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য আছে, উনি বলেছেন আমি আমার জীবনের সবচেয়ে বেশি বরকত পেয়েছি মধ্যপন্থা অবলম্বন করার মধ্যে। সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি যেমন খুব কঠোরতা অবলম্বন করি না, আবার একেবারে শিথিলতাও দেখাই না। বলছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কঠোরতা শিথিলতা দুটোর মাঝখানে চলার চেষ্টা। এই জন্য আল্লাহ তাআলা উম্মতকে বলছে ওয়াজা ওকাদারিকা জাআলনাকুম উম্মাতা ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি। আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন যারা বাজারে গেলে খুব উন্নত ব্র্যান্ডের কাপড় চোপড় ইত্যাদি পরা ছাড়া আপনি মনে করেন যে এটা আমার জন্য উপযুক্ত নয়, এটাকে জীবনের ইয়ে বানাইছে। আরেক শ্রেণীর মানুষ আছেন যারা একবার বাজারে সবচেয়ে কম দামি কাপড় কিনে এনে পরেন। হুজুর সাল্লাম দুটোকে খারাপ করেছে। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, সে ব্যক্তির চুল এলোমেলো, গায়ের জামা অবস্থা ভালো না। হুজুর তাকে জিজ্ঞেস করলো ভাই তুমি কি করো, তোমার কি উপার্জন? তো সে বলছে আমার এই উপার্জন। বলছে দেখো আল্লাহ তাআলা যদি কাউকে নিয়ামত দেয় তো সেই নিয়ামতের বহির্প্রকাশ তার দেহে আল্লাহ তাআলা দেখতে চান। অর্থাৎ তোমাকে আল্লাহ পয়সা দিছে, সে পয়সা অনুযায়ী কিছু কাপড় কিছু সাজগোজ এগুলো তোমার অবলম্বন করা উচিত। আবার এক শ্রেণীর লোক এত বেশি সাজগোজ আর এত বেশি অর্থ পোশাক আশাকের পিছনে খরচ করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোককে দেখে বলছে দুনিয়াতে এত বিলাসবহুল আড়ম্বরপূর্ণ জীবন তারা অবলম্বন করবে, জান্নাতে যাদের কোনো অংশ নাই। তো এই জন্য এটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিন্দিত মনে করেছেন, এটাকেও নিন্দিত মনে করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইয়ের মধ্যপন্থী একটা পরিস্থিতি অবলম্বন করতে বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের দাড়ি এলোমেলো অবস্থায় চুল এলোমেলো অবস্থায় দেখে বললেন যে ভাই শয়তান তোমার উপরে সওয়ার আছে। বলছে ইয়া রাসূলুল্লাহ কেন? বলছে তুমি তোমার দাড়ি চুলকে এলোমেলো অবস্থায় আসছো, যাও এগুলো ভালো করে চিরুনি করে আসো। সে চিরুনি করে আসছে। আরেকটা লোক হুজুর সাল্লাম দেখছেন খুব সবসময় চিরুনি করতেই থাকে, চিরুনি করতেই থাকে, চিরুনি করতেই থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বলেছেন যে ভাই সবসময় এইভাবে চিরুনি করতে থাকা আর ইয়ে করা, এটা তো ওই সমস্ত লোকের কাজ যারা তাদের দেহের পূজারি হয়ে দুনিয়াতে এসেছে। পরে বললেন যে দেখো চিরুনি অবশ্যই করবে, তবে মাঝে মধ্যে করবে, মাঝে মধ্যে ছেড়ে দেবে। তো হুজুর এটাকেও অপছন্দ করলেন, এটাকেও অপছন্দ করলেন, মধ্যপন্থাকে বললেন সঠিক পথ। সূরা লোকমান 21 নম্বর পারায় এই সূরা আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে এই কথা বলছেন ওয়াকসিদ ফি মাশরিক ওয়াকদুদ মিন সাউতি। বলছে জীবনের প্রতিটা ক্ষেত্রে তুমি মধ্যপন্থাকে অবলম্বন করো, এর ভিতরে আল্লাহ তাআলা জিন্দেগীর কল্যাণ রাখছে। তো এই জন্য আমাদের সমাজে এই মধ্যপন্থাকে পরিত্যাগ করার ব্যাপক ইয়ে আছে, প্রতিযোগিতা আছে। কেমন প্রতিযোগিতা আছে তার একটা উদাহরণ বলি। ইসলামে পুরুষের জন্য ফরজ 17 হচ্ছে, যতটুকু ঢেকে রাখা ফরজ 24 ঘন্টা একজন পুরুষের জন্য, সেটা হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত আর নিচের গিরার উপর পর্যন্ত, পায়ের নিচে যে গিরা আছে না এই গিরার উপর পর্যন্ত, হচ্ছে হাঁটুর নিচ আর নিচের গিরার উপর, এর মাঝখান পর্যন্ত ঢাকা ঢাকতে হবে, এটাকে সুন্নত বলা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, তাকে একজন জিজ্ঞাসা করছে আমরা কাপড় কতটুকু লম্বা করব, তো বলছে পায়ের গিরার নিচে নিবা আর নিচের গিরার উপর পর্যন্ত, মাঝখান পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত মাঝখান পর্যন্ত করবো কাপড়। আমাদের সমাজের কিছু লোক হাফ প্যান্ট পরা শুরু করছে, আর কিছু লোক পায়ের নিচে আরো এক বিঘাত লম্বা করে প্যান্ট পরা শুরু করছে। তো পায়ের নিচে এক বিঘাত প্যান্ট পরতে পরতে পায়ের এক গিরার এখানে এখানে ছেঁড়া শুরু হয়ে গেছে। একজন আমাকে বললো নাকি এটাও একটা স্টাইল, একজন আমাকে বললো যে পায়ের এখানে যে ছেঁড়া এই ছেঁড়াটাও নাকি, এবং বললো অনেক দামি প্যান্ট আছে যে দামি প্যান্ট নাকি এখানে ছেঁড়া হলে তখন এটা দাম বেড়ে যায়, হ্যাঁ আগের থেকে ছেঁড়া থাকে। তো মানুষের রুচি কতটা বিকৃত হলে, মানুষের রুচি কতটা বিকৃত হলে সে একটা কাপড় এই জন্যই পরবে যেটাতে যাতে কিছু নাপাক লাগছে, একটা কাপড় এইভাবেই পরবে যেভাবে পড়লে এই কাপড়ের মধ্যে রাস্তায় মানুষের ফেলে দেওয়া থুতু, রাস্তায় ফেলে দেওয়া মুখের ময়লা নাকের ময়লা, রাস্তায় পড়ে থাকা আবর্জনা ইত্যাদি তার ওই কাপড়ে লাগে, যে কাপড়টা 24 ঘন্টা তার দেহে ধারণ করতে হবে। তো তার চেয়ে ডাস্টবিন একটা মাথায় উঠে নিলে ভালো। সেই জন্য রুচি প্রকৃতির বিকৃতি, এটা দিনই মেজাজ থেকে দূরে সরলে মানুষের ভিতরে যে সর্বনাশগুলি ঢুকে তার ভিতরে একটা হচ্ছে রুচির বিকৃতি। অর্থাৎ মানুষ যদি দিন থেকে দূরে সরে যায়, আল্লাহ তার রসুলের আল্লাহ তার রসুলের দেখানো পথ ও মত থেকে সরে যায়, তখন মানুষের ভিতরে যে সর্বনাশগুলি ঢুকে তার ভিতরে একটা হচ্ছে রুচির বিকৃতি, তখন বিকৃত রুচি আর স্বভাবকে সে তার নিজের জীবনের জন্য গ্রহণীয় এবং উত্তম পন্থা মনে করে এটাকে ভিতরে সেট করতে থাকে। তো বিষয়টা হচ্ছে যে আমার কাপড় নিচে কতটুকু ঝুলবে, তো ইসলাম হচ্ছে একটা মধ্য পন্থা, বলছে একেবারে গিরার নিচেও না আবার হাঁটুর উপরে মাঝখানে। তো মানুষ যখন উপরে উঠানো শুরু করছে তো হাঁটুর উপরে উঠে ফেলছে, আর যখন নিচে নামানো শুরু করছে তো পায়ের গিরার নিচে ঢুকাই দিচ্ছে। মধ্যপন্থা মধ্যপন্থাকে পুরোপুরি স্ত্রীকে তালাক দেওয়ার মতো তালাক দিচ্ছে। তো বিষয়টা হলো কি, বিষয়টা হচ্ছে যে মধ্যপন্থার থেকে সরে আসা, এটা এটা এই উম্মতের অন্যতম একটা বৈশিষ্ট্য থেকে সরে আসা, আল্লাহ তার রসূলের দেখানো পথ ও মত থেকে সরে আসা। তো যে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কাপড় পরতেন এই দুই গিরার মাঝখান পর্যন্ত, হুজুর বলেছেন পায়ের গিরার নিচে যে কাপড় পরবে জাহান্নামে অতটুকু জ্বলতে থাকবে পায়ের অংশ, আর পায়ের গিরার উপরে তো ঢাকা ফরজ, এটা তো মোটেও খোলার সুযোগ নেই। তো একজন আমাদের জিন্দেগিতে রুচি রুচির বিকৃতি এইভাবে করছে যে পশ্চিমা দুনিয়ার এই সমস্ত নোংরামিগুলাকে ওদের শেখানো জিনিসগুলাকে আমরা এইভাবে গ্রহণ করছি যে রসুল সাহেব পায়ের অর্ধেক পর্যন্ত পড়তে বলছে, তো ওরা বলছে যে না না আরেকটু নিচে না, তো ওদের কথা মতো একদম গিরার নিচে পায়ের নিচে পায়ের পাতার নিচে কাপড় ঢুকাই দিচ্ছে, আর হুজুর বলছে যে আরেকটু উপরে উঠা, তো উপরে উঠায় নেই নিচে রেখে দিচ্ছে, এবার ওরা বলছে এবার একটু উপরে উঠা, তো এবার উপরে উঠে উঠেছে লোদের কথা শুনে হাঁটুর উপরে উঠে গেছে। ওরা ঠিক যেভাবে আমাকে বলতেছে, হুজুর বলছে যে ভাই পায়ের গিরার একটু উপরে উঠা, বলছে না উপরে উঠা হয়ে যাবে ঠিক আছে, এবার ওরা যখন বলছে উপরে উঠে তো এত উপরে উঠে গেছে যে হাঁটু খুলে গেছে। তো এখন হাঁটু খোলাটা একটা পোশাকের একটা স্টাইল হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে এগুলো সব অতিরঞ্জন, অতিরঞ্জন মধ্যপন্থা পরিপন্থী কাজ, এটা ইসলামে মোটেও গ্রহণযোগ্য, ইসলামে গ্রহণযোগ্য হচ্ছে মধ্যপন্থা। সব জায়গায় দেখবেন আপনি যেখানে আল্লাহ তার রসুলের একটা দৃষ্টান্ত একটা সিদ্ধান্ত আছে সেটা মধ্যপন্থা হবে, মানুষ যে আবিষ্কার করা শুরু করছে তার রুচি মোতাবিক তখন সেখানে হয় অতিরঞ্জনের চিহ্ন অতি মার্জনের চিহ্ন। তো এই জন্য এই উম্মতের এই বৈশিষ্ট্যের কথা জালনা উম্মত অবস্থা তার নিতা কোন সুহাদা আলাম সুহাদা আলাম, এই উম্মতকে যখন মধ্যপন্থা বলা হয়েছে তো একটা পুরস্কারও দেওয়া হয়েছে এই উম্মতকে, সেটা হচ্ছে কিয়ামতের দিন এই উম্মত সাক্ষ্য হবে। সাক্ষ্য কিসের সাক্ষ্য হবে? মানুষের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মানুষ বিপদে পড়লে মিথ্যা কথা বলে, এটা মানুষের স্বভাব, কিয়ামতের দিনে এই কাজ করবে বিপদে পড়লে মিথ্যা কথা বলে। তো এমনকি মিথ্যা কথা বলতে বলতে এমন এমন জঘন্য মিথ্যা কথা বলবে যে জঘন্য মিথ্যা কথা আল্লাহ তার রসুলের বিরুদ্ধে চলে যাবে। যেমন কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উম্মতের হিসাব নেওয়া শুরু করবে। যখন মুসা আলাইহিস সালামের উম্মতের হিসাব নেওয়া শুরু করবে তো বলবে, ভাই তোমরা আল্লাহ তার রসুলের হুকুম মানো নাই কেন? তো সাথে সাথে বলে উঠবে, আপনার নবী মুসা আমাদের কাছে দিনের কোনো দাওয়াত পৌঁছায় নাই, আমাদেরকে এই কথা বলে নাই আপনার নবী যে মৃত্যুর পরে এরকম সিরাত আছে, এখানে এভাবে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই কথা যখন বলছে তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাকবে, ডেকে বলবে, মুসা তোমার উম্মত কি বলে? তুমি নাকি ওদের কাছে আমার বড়ত্বের কথা আখেরাতের কথা এটা পৌঁছায় না পৌঁছায় নাই? বলছে, না না আমি তো পৌঁছেছি। তো এই পাশে উম্মত, এই পাশে মুসা আলাইহিস সালাম, দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি আপনার কথা, আপনার দিনের কথা, তাওরাতের কথা এদের কাছে পৌঁছেছি। ওরা বলবে, না না আমাদের কাছে পৌঁছায়। তো যখন বাদী বিবাদের ভিতরে কোনো বিষয়ে বিতর্ক লাগে তখন কি করতে হয়, এটা সমাধানের জন্য সাক্ষী দরকার, তাই না? তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে, তুমি যে পৌঁছেছো তোমার কাছে কোনো সাক্ষী আছে? তো মুসা আলাইহিস সালাম বলছে, জি আমার কাছে সাক্ষী আছে। বলো, কে সাক্ষী? তো মুসা আলাইহিস সালাম সাথে সাথে বলছে যে আমার সাক্ষী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা। সুবহানাল্লাহ। এই কথা যখন বলবে তো এটা তো মুসা আলাইহিস সালামের উম্মতের বিরুদ্ধে একটা বহু বড় কথা যে সাক্ষী হাজির হয়ে যাবে। তো ওরা দুশ্চিন্তাগ্রস্ত হল, চিন্তা করলে এখানে এই যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতদেরকে সাক্ষী বানানো হচ্ছে, বলছে তাহলে তো বিচারের ফয়সালা মুসার পক্ষে চলে যাবে আর আমাদের জাহান্নামের ফয়সালা হবে। সাথে সাথে ওরা প্রশ্ন করল যে আল্লাহ তাআলা আমাদের একটা কথা আছে, বুঝে কি কথা? বলছে যে সাক্ষী হওয়ার জন্য তো ওই ব্যক্তিকে প্রত্যক্ষভাবে ওই ঘটনা দেখতে হবে। বললেন, আপনি সাক্ষী দেবেন যে অমুক চুরি করছে, তো চুরি তো দেখতে হবে তাকে, নাকি না দেখে সাক্ষী দেবে? দেখতে হবে। বলছে মুসা যাদেরকে সাক্ষী বানাইছে এরা তো আসছে অনেক পরে, আমরা তো অনেক আগের উপর, তো আমাদের কাছে মুসা দিনে দাওয়াত পৌঁছাইছে কি পৌঁছায় নাই এটা এরা দেখলো কোত্থেকে? সুতরাং যেহেতু দেখে নাই সে তো সাক্ষী হতে পারবে না, মুসার এই সাক্ষী ভুল সাক্ষী। কথাটা কি বুঝাতে পারলাম? জি ইনশাল্লাহ। এই কথাটা যে বললো ওরা, তখন প্রশ্ন দেখা দিল যে আসলে তো যুক্তিটা সম্মত, যুক্তিসম্মত কথা এটা। সুতরাং প্রয়োজন ছিল যে উম্মতে মুহাম্মাদি মুসা আলাইহিস সালামের পক্ষে আর সাক্ষী হতে পারবে না এই যুক্তির আলোকে, তাই না? তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস উম্মতে মুহাম্মাদিকে এবার হাজির করলেন, হাজির করে এবার বললেন, যাই তোমরা যে সাক্ষ্য দিতে চাচ্ছ মুসার পক্ষে, এই সাক্ষ্যটা কিভাবে দিবা? তোমরা তো মুসাকে এই কাজ করতে দেখো নি যে সে দিনে দাওয়াত তার উম্মতের কাছে পৌঁছাচ্ছে। তখন উম্মতে মুহাম্মাদি এই প্রশ্নের জবাব দিবে যে আল্লাহ আমরা দেখি নাই, তবে আমরা এমন একটা মাধ্যমে এই সংবাদটা পেয়েছি যেটা দেখার চেয়েও বেশি নিশ্চিত। সুবহানাল্লাহ। কি সেটা? বলছে আমরা কোরআন পড়েছি, কোরআন, কোরআনের মধ্যে সূরা তহা এবং সূরা কাসাস এই দুটো সূরা পুরাটাই মুসা তার উম্মতের কাছে কিভাবে দিনে দাওয়াত পৌঁছেছে আর তার উম্মত কিভাবে নির্যাতন করেছে মুসার উপরে এই বিস্তারিত বিবরণ সূরা তহা এবং সূরা কাসাসের ভিতরে কোরআনের মধ্যে আমরা পড়েছি। আর কোরআনের কথাকে আমরা এরকম বিশ্বাস করি যতটা বিশ্বাস আমরা চোখে দেখা ঘটনাকেও করি না। বলছে যখন বিষয়টাই যে কোরআনে আমরা মুসার পক্ষের এই কথাগুলি পড়েছি, সেই হিসাবে আজকে আমরা সাক্ষী দেওয়ার যোগ্য, কারণ চোখে দেখা কারণে একটা লোকের ভিতরে যে নিশ্চয়তা আসে মুসা আলাইহিস সালাম যে দিনে দাওয়াতের কাজ করেছেন এই বিষয়ে আমাদের ভিতরে নিশ্চয়তা চোখে দেখার নিশ্চয়তার চেয়েও আরো বেশি। সুতরাং মুসা দাওয়াতের কাজ করেছেন, এবারে উম্মতকে যা পারেন আপনি করতে পারেন। এবারে উম্মতকে বলবে যে দেখো আমার উম্মতের কাছে এক নবী পাঠিয়ে, এই উম্মতে মুহাম্মাদের কাছে এক নবী পাঠিয়েছিলেন, সেই নবী যে যে কথাগুলি বলেছে সেই কথাগুলি সে উম্মতে বিশ্বাস করেছে, এমনকি অন্য নবীদের যে কথাগুলি বলেছে সেটাও তারা বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আর তোমাদের কাছে এসে মুসা কথা বলেছে তোমরা বিশ্বাস করো না, এখন বাঁচার জন্য এখানে অনেকে মিথ্যা কথা বলবে, তোমরা একটা মিথ্যা কথা বলার আশ্রয় নিচ্ছে, যাও এদিন কারোর কোনো মিথ্যা বলে সে এটাকে প্রতিষ্ঠিত করতে পারবে। এখানে যে মিথ্যা কথায় বলা হবে সেই মিথ্যায় তার সমূলে উৎপাটিত হবে এবং ওই মিথ্যা প্রকাশ পেয়ে যাবে যে এটা মিথ্যা, আর সত্যটাও সকলের সামনে উদ্ভাসিত হবে। তো তোমাদের কাছে মুসা দাওয়াত পৌঁছেছিল এটা উম্মতে মুহাম্মাদের সাক্ষী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হবে সেও সাক্ষী। সুতরাং যদি সাক্ষী দেয় তাহলে তোমরা মৃত্যু যাও, আজকে জাহান্নাম ফয়সালা আছে। ওই কথাটার দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা এখানে বলছেন কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা। শুহাদা এটা শাহীদের বহুবচন, শাহীদ মানে সাক্ষী। তোমাদেরকে আল্লাহ তাআলা সাক্ষীদাতা হিসাবে নির্ধারণ করেছে, কাদের বিরুদ্ধে? আলান নাস, অন্যান্য নবীদের উম্মতের বিরুদ্ধে। শুধু মুসা আলাইহিস সালাম না, আরো নবীদের ঘটনা এরকম। ওয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামও সাক্ষী দিবেন। ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা, একটা জিনিস বোঝা গেল যে এই উম্মতের মর্যাদা দুনিয়াতেই যে সব নবীদের শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ, আর আখিরাতে মর্যাদা কি? আখিরাতে নিজেরা তো ইনশাআল্লাহ নাজাত পাবে পাবে, অন্য যে সমস্ত উম্মতদের বিরুদ্ধে আল্লাহ তাআলা ও তার রাসূলের পক্ষে সাক্ষ্য হওয়া দরকার। এই উম্মতের মর্যাদা এতটাই বেশি যে আল্লাহ তাআলা এত উম্মতের মধ্যে এদেরকে সাক্ষীদাতা হিসাবে নির্ধারণ করেন। সুবহানাল্লাহ, এই মর্যাদার কথা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে ইন্নাল্লাহ বিন্নাসি লারাউফুর রাহিম, আল্লাহ তাআলা বলছেন আমি বিন্নাস সমস্ত মানুষের উপরে অনেক বড় দয়া করে থাকি, করুণা করে থাকি। আল্লাহ তাআলার দয়া দুনিয়াতে আর আখিরাতে দুই রকম। দুনিয়াতে আল্লাহ তাআলার দয়া ইমানওয়ালাও ভোগ করবে, ইমান যার ভিতরে নাই সেও ভোগ করবে। সুতরাং সূর্য সকালবেলা উদিত হয়ে কথা বলে না, আমি শুধু মুমিনদের ঘরে আলো পৌঁছাব, সূর্য উঠে কাফেরদের ঘরেও আলো পৌঁছাব। দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর যে করে না, উভয় সূর্যের আলো দ্বারা উপকৃত হবে, আল্লাহর অন্য হাজারো নিয়ামত দ্বারা উপকৃত হবে। সুতরাং একটা লোক বৃষ্টির পানি দরকার, সে যদি কাফের হয় আল্লাহ তাআলা তার জন্য বৃষ্টির পানি নাজিল করতে পারে। কোনো মুমিন যদি এটা দেখে বিভ্রান্ত হয় যে কাফেররা ভালো আছে আর আমরা খারাপ আছি, তো এটা আশ্চর্যের কিছু না, এই বিভ্রান্তির কোনো কারণ নাই। তার কারণ দুনিয়া মুমিনের পুরস্কার পাওয়ার জায়গা নয়, আর আখিরাতের হিসাব, আখিরাতে আল্লাহ তাআলার করুণা শুধু তারাই পাবে যারা ঈমানওয়ালা। ঈমান না থাকলে আল্লাহ তাআলার পক্ষ থেকে করুণা ভোগ করার ন্যূনতম কোনো সুযোগ আখিরাতে নেই। তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা বিন্নাসি লারাউফুর রাহিম, আল্লাহ তাআলা মানুষের উপর অনেক বড় দয়াবান, করুণাকারী। হাদিস শরীফে, বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ঘটনা আসছে। হুজুর একটা যুদ্ধের ময়দানে, যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধটা ছিল খ্রিস্টানদের সাথে, তো এক খ্রিস্টান মহিলা তার একটা বাচ্চা যুদ্ধের ময়দানে হারায় গেছে। হারায় এসে যুদ্ধের ময়দানে তার বাচ্চার খুঁজে হন্য হয়ে ঘুরতেছে, হন্য হয়ে বাংলা বলে উর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে বাচ্চার খোঁজে। সামনে যে বাচ্চা পায় তাকে কোলে নিয়ে চুমা দিতে থাকে, আবার যখন চেহারা দেখে দেখে যে আমার বাচ্চা না, তখন আবার রেখে আবার দৌড়ানো শুরু। হুজুর সাহেব সাহাবায়ে কিরামকে দেখে নিয়ে বসে এই দৃশ্য দেখতেছেন, এই মহিলার এই দৌড়াদৌড়ি। এই দৃশ্য দেখার পর হুজুর সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করলেন, বলতো এই মহিলা তার বাচ্চার উপরে কতটা অনুগ্রহশীল হলে এইভাবে উর্ধ্বশ্বাসে দৌড়াবে, এবং কতটা করুণা তার দিলে তার বাচ্চার ব্যাপারে? এই কথা যখন বলছে সাহাবায়েরা বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনো উদাহরণ দিয়ে বোঝানো যাবে, কোনো উদাহরণ দিয়ে এটা বোঝানো যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই জিনিসটাকে তোমরা কোনো উদাহরণ দিয়ে বোঝাতে পারবে না বলে নিজেদের অক্ষমতা প্রকাশ করতেছো, যে দয়া হচ্ছে আল্লাহ তাআলার দয়া, এই মহিলার দিলের দয়ার চেয়ে 70,000 গুণ বেশি। যে কারণে একজন কাফির জন্মের থেকে মৃত্যু পর্যন্ত এই মহান মালিককে একবারও আল্লাহ বলে ডাকে না, আল্লাহ তাআলা তারও রিজিক ইমানওয়ালাদের মতো সরবরাহ করে থাকেন, তাকেও আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখেন ইমানওয়ালাদের মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে দয়ার 100টা গুদাম ঘর আছে, গুদাম ঘর 100 গুদাম ঘরের ভিতরে সারা দুনিয়াতে সমস্ত মানুষের ভিতরে, জীবজন্তুর ভিতরে, পশু পাখির ভিতরে, কীটপতঙ্গের ভিতরে, সকলের ভিতরে যত দয়া তুমি দেখো, মার দিলের ভিতরে সন্তানের ব্যাপারে, পাখি মুরগির বাচ্চার ব্যাপারে, তার মায়ের দিলের ভিতরে যে মায়া মমতা দেখো, এগুলো হচ্ছে 100 গুদাম ঘরের মধ্যে একটা গুদাম ঘরকে আল্লাহ তাআলা বণ্টন করে সারা দুনিয়াতে দিয়েছেন, বাকি 99টা নিজের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক সাহাবি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, এই যে মহিলা, এ তো কোনোদিন তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে না, তো আল্লাহ তাআলা তো শাস্তি দিবেন। এ প্রশ্ন করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা শুধু সেই ব্যক্তিকে শাস্তি দিবেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলা এই হাজার নিয়ামত দিয়ে প্রতিপালন করেছেন, অথচ সে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। তারপরে আপনারা যে মজলিসে বসে আছেন, আপনারা যে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার তৌফিক পাচ্ছেন, ঠিক আছে, এই এক একটা নাম, এক একবার আল্লাহ শব্দের জিকির, এটা এক একবার সাক্ষী হয়ে রয়েছে যে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া। সুতরাং আমরা আল্লাহ তাআলার জিকিরকে মোটেও মামুলি ও সাধারণ জিনিস মনে না করি, আল্লাহ শব্দের একটা উচ্চারণকে সাধারণ মনে না করি। আল্লাহ শব্দের একটা উচ্চারণ একটা মানুষের স্থায়ীভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে একটা প্রমাণ ও দলিল হয়ে আল্লাহ। সেজন্য আল্লাহ তাআলার এই করুণা আর এই দয়া, যদি কারো ভিতরে ইনসাফ থাকে, সে তো আল্লাহ তাআলার নাফরমানি আর করতে পারে। এত মহান এক মালিকের কথা এতবার অন্যায় করলাম, তিনি তারপর আমাকে বাঁচায় রাখছেন, এরকম মহান এক মালিকের কথা আজও যদি আমি এখানে বসে, আজও যদি আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে আমি যদি তার উপরে ইমান আনা ইমানকে অস্বীকার করে বসি, তারপরেও তিনি আমাকে খাওয়াবেন পারবেন। পৃথিবীতে কোন লোক আছে যে লোক আমার ফ্যাক্টরিতে আমার বাড়িতে দারোয়ানি করে, ঠিক আছে, 60 বছর 70 বছর দারোয়ানি করছে, একদিন হঠাৎ আমার সামনে বলে বসছে এই বাড়ির মালিক আপনি না, এরপর আমার আচরণটা ওই দারোয়ানের সাথে কি হবে বলে? আরে আমার বাড়ির মালিক কি বলবে, আমি বাড়ির মালিক, 60 বছর আমার থেকে বেতন নিয়ে 60 বছর পরে এসে বলতেছে এই বাড়ির মালিক আপনি না, এই আচরণটা কেমন হবে বলেন? সে দারোয়ানের সাথে খুব ভালো হবে? একটা লোক 60 বছর ধরে আপনাকে স্বীকার করে একদিন অস্বীকার করবে, 60 বছর আপনাকে বাড়ির মালিক মনে করে একদিন বাড়ির মালিক হিসেবে অস্বীকার করবে, আপনি সেদিনই তার সাথে যাবতীয় সম্পর্ক কাট অফ করে মানে বন্ধ করে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন। আর একটা লোক 80 বছর জীবন পেল, একবারও সে আল্লাহ শব্দগুলো উচ্চারণ করলো না, একবারও আল্লাহকে আসমান জমিনের মালিক বলে সে স্বীকার করলো না, আল্লাহ তাআলা তাকে এখনো তার রুটি রুজি সবকিছু সরবরাহ করতেছে চালু রাখতেছে, কত বড় দয়ার মালিক হলে এটা সম্ভব? কত বড় দয়ার মালিক হলে সমস্যা হচ্ছে কি জানেন? সমস্যা হচ্ছে এই যে আল্লাহ তাআলার এই দয়া দেখে কিছু মানুষ ফিতনার মধ্যে পড়ছে। ফিতনার মধ্যে কি পড়ছে? একজন কাফির, সে 80 বছর ধরে কুফুরি করে আসতেছে, 80 বছর ধরে সে তার হায়াতের মালিক আল্লাহকে মনে করে না, 80 বছর ধরে তার রিজিকের মালিক তার মৌতের মালিক আল্লাহ তাআলা এটা সে স্বীকার করে, 80 বছর ধরে আল্লাহর আসমান আল্লাহর জমিনকে আল্লাহর না বলে সে চলে আসতেছে, আল্লাহ তাআলা তাকে কিছু বলতেছে না, সে মনে করতেছে মানে এটা ঠিকই করতেছে নতুবা কিছু বলবে না। আমাদের মধ্যে এক্সেলেন্ট লোক আছে না, বলে না জুজুর ও তো এত নাফরমানি করতেছে, ওরে তো আল্লাহ কিছুই বলে না। তো এখান থেকে এই প্রশ্নের জবাব আপনি নিয়ে নেন যে আল্লাহ তাআলা বিন্নাস ইলা রাউফ বিন্নাস, সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা এক করুণার মালিক। কত করুণার মালিক? বলছে 100টা গুদামের মধ্যে 99টা রেখে দিয়েছে, একটা বন্টন করে সারা দুনিয়ায় দিয়ে দিয়েছে, এই মালিক কিভাবে কি? এই জন্য এখান থেকে পরিষ্কার বিষয় হচ্ছে এই করুণার মালিককে নারাজ করার চেষ্টা না, কথা বুঝা গেছে? এত বড় করুণার মালিক কত বড় নাফরমানি করলে তারপরে নারাজ হবে বলেন তো? সুতরাং কোনো ব্যক্তি ইমানওয়ালাদের ঘরে জন্ম নিয়ে তারপর আবার এই মালিককে নারাজ করে জাহান্নামে যাবে, এটা তার জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আছে। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার এই করুণা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি, এবং ছোট থেকে ছোট আমল, ছোট থেকে ছোট কথা, ছোট ছোট থেকে ছোট কাজ আল্লাহর পছন্দনীয় এগুলো যদি সুযোগ পায় তো করতে থাকি, কারণ এই মালিকের এত করুণা, সে কত দিবে আমার, কত দিবে আমার। সেজন্য আল্লাহ তাআলার নাফরমানি, একটা লোকরে আমি বিশ্বাস করি যে ওনার কাছে গেলে কিছু পাওয়া যায়, ঠিক আছে, ওনার কাছে অন্যায় করলে মাফ করে দেয়। এবার একজন প্রকৃত সৎ মানুষ কি চিন্তা করে, অন্যায় করলে যেহেতু মাফ করে দেয় এই জন্য প্রতিদিন 20-50 বার করতে থাকবো নাকি, কি চিন্তা করে বলেন? সৎ মানুষ কি চিন্তা করে যখন উনি অন্যায় করলে মাফ করে দেয়? এত বড় দয়াবান মানুষ, এত বড় মহানুভব মানুষ, সুতরাং ওনার সাথে আর অন্যায় করা যাবে। আমাদের অবস্থা হয়েছে উল্টা, কেন আমরা তো সৎ না, তাই না? আমাদের অবস্থা হয়েছে আল্লাহ যখন মাফ করে দেয় তো আরো বেশি করে, তাই না? গুনাহ করতে থাকে আর বলতে থাকে আল্লাহ আমাকে মাফ করে দেয়, বলতে থাকে না এই কথা, গুনাহ করতে থাকে আল্লাহ মাফ করে দিবে কথা কেন বলতে থাকে? যে আসলে সে আল্লাহকে চিনেই নেই, আসলে সে আল্লাহকে চিনে নেই। যে আল্লাহকে চিনবে সে তো আল্লাহ নাফরমানি করতে পারে। এত বড় দয়াবান এক মালিক যে আমার এত নাফরমানির পরে আমাকে জিন্দা রাখছে, এই মালিকের সাথে কিভাবে বেঈমানি? মানুষ বলে না, এই তুমি তোমার বসের সাথে এই বেঈমানি করলা, তোমার বস তোমাকে এই দিছে, কেমনে বেঈমানি করলো? তো এই চিন্তাটা আল্লাহর ক্ষেত্রে কেন করে না? তো এই জন্য বড় বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে দুনিয়াতে কোনো বিষয়ের ফ্যাসলা হয় না। সুতরাং সূর্যের আলো কাফের ঘরে পৌঁছবে, মুমিনের ঘরে পৌঁছবে। আল্লাহ তাআলার সৃষ্টি করা বাতাস কাফের ঘরে পৌঁছবে, মুমিনের ঘরে পৌঁছবে। কেন? দুনিয়াটাকে আল্লাহ তাআলা বানাইছেন হচ্ছে পরীক্ষার জায়গা। পরীক্ষা হলে যে ছাত্র প্রশ্ন ভুল লেখে তাকেও খাতা দেওয়া হয়, তাকেও কলম দেওয়া হয়, তাকেও ফ্যান দিয়ে বাতাস দেওয়া হয়, সেও পানি খেতে চাইলে পানি দেওয়া হয়, আর যে ছাত্র সঠিক লেখে তাকেও দেওয়া হয়। ফ্যাসলা হবে ফলাফল প্রকাশের টাইম, তখন দেখা যাবে কে সঠিক লেখছে আর কে ভুল লিখছে। কথাটা বুঝাতে পারলাম ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান। আমিন। বাস আজকে এই পর্যন্ত। কার কি প্রশ্ন আছে বলো? একবার প্রশ্ন করছে হুজুর, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো যে বেতের নামাজে দোয়ার কোন সুরা পারি না, তাহলে আমার কি করা উচিত? আপনার শেখা উচিত যে দোয়ার কোন তো আপনার সুরা পারে না, সে শিখবে আর যে ব্যক্তি শিখতে কষ্ট হয়, অনেক চেষ্টা করে, অনেক মেহনত করে, তারপরে মুখে আসে না, ঠিক আছে, তাহলে সে বেতারের নামাজে দোয়া কুনুতের সময় কোন ব্যক্তির জন্য বলছি ভালো করে শোনো, অনেক চেষ্টা করে তারপরে সে পারে, তার মুখে এটা আসে, তার জন্য দোয়া কুনুতের জায়গায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ও কিনা আযাব, ওই ব্যক্তি এই দোয়াটা করে। আর যে ব্যক্তি মুখে এটা আসে এবং সে চেষ্টা করলে পড়তে পারে, তার জন্য নয়। আস্তে আস্তে কথাটাকে বুঝাতে পারলাম ভাই? দুই নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সপ্তাহে দুই দিন রোজা রাখতেন নাকি মাসে তিনটি রোজা রাখতেন? দুইটাই রাখতেন, প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আর প্রতি মাসের মাঝখানে, আরবি মাসের মাঝখানে তিন দিন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, পূর্ণিমার তিন দিন, এই তিন দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। হুজুর মোবাইলে কি কোনো মেয়ের সাথে কথা বলা যায় যে পরিচিত বা অপরিচিত? কোনো মেয়ের সাথে কথা বলা ইসলামে, কোনো মেয়ের সাথে অপরিচিত মেয়ে, মানে অপরিচিত মানে মানে যাদের সাথে পর্দা করা যায়, তাদের সাথে ইসলামে কথা বলা যায় না। একান্ত কিছু অপরিহার্য প্রয়োজনের ক্ষেত্রে অনুমোদন দেওয়া আছে। যেমন আপনি বিচারপতি, একজন মেয়ে ওই মামলায় বাদী বা বিবাদী অথবা সাক্ষী, তো সে সাক্ষী হিসাবে ওই মেয়ের সাথে কথা বলার অনুমতি আছে বিচারপতির জন্য। অনুরূপভাবে আপনি একজন মনে করেন হসপিটালের ডাক্তার, আপনার কাছে কোনো রুগী একান্ত অপরিহার্য কোনো কারণে এসে গেছে, সেই রুগীর সাথে আপনার কথা বলা অতটুকু যায়, যতটুকু না হলে এ ধরনের কিছু অপরিহার্য প্রয়োজন ছাড়া ইসলামে মেয়েদের সাথে কথা বলাও যায়। এমনকি ওলামা ইকরাম বলেছে যেখানে সালাম দিলে কোনো বিশৃঙ্খলা বা ফিতনার সম্ভাবনা আছে সেখানে সালামও দিবে। এরপরে আপনার প্রশ্ন করছে, ঘুমের মধ্যে মানুষ যে স্বপ্ন দেখে সে স্বপ্ন কি কারোর কাছে বলা ভালো, জায়েজ আছে কি? ঘুমের মধ্যে যদি কেউ কোনো স্বপ্ন দেখে, সে স্বপ্ন ওই ব্যক্তিদের কাছে বলবে যারা স্বপ্নের ব্যাখ্যা জানে, এবং যাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা বললে সঠিক জবাবটা পাওয়া যায়, যার কাছে স্বপ্ন বলা নিষেধ। এক ব্যক্তি, আমরা কিতাবাদিতে পড়ছি, এক ব্যক্তি স্বপ্নে দেখছে যে পুরা দুনিয়া তার পায়ের নিচে, তার এক পা দুনিয়ার এই মাথায় আর এক পা এই মাথায়। সে স্বপ্নটা দেখে এক আনাড়ি লোকের কাছে, অজ্ঞ লোকের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছে। অজ্ঞ লোক এটার ব্যাখ্যা করছে, আল্লাহ তাআলা তোমার দুই পা চিরে আলাদা করে দেবে। এ ব্যাখ্যা যখন করছে, তো ব্যাখ্যা করার পরে ওই ব্যক্তি এবার যে একজন আল্লাহওয়ালা লোকের কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করছে, ওই ব্যক্তি বলছে না এটা ভুল ব্যাখ্যা করছে। বলছে হুজুর তাহলে কি ব্যাখ্যা এটা? বলছে আল্লাহ তাআলা তোমাকে পুরো দুনিয়ার বাদশা বানায় দিত, কিন্তু যেহেতু ভুল ব্যাখ্যা করা হয়ে গেছে এখন আর এটা হবে, এখন আর সারা দুনিয়ার বাদশা হবে না, এখন আরেকটা হবে। তার মানে কোনো শব্দের ভুল ব্যাখ্যা কেউ যদি করে তো ওটা কার্যকর হয়েছে, এটাও এটাও হাদিস আসছে। এই জন্য স্বপ্নের দেখে ব্যাখ্যা জানার জন্য কোনো অজ্ঞ মূর্খ লোকের কাছ থেকে এটা সমাধান চাওয়া এটা উচিত, এটা নিজেরই ক্ষতি হবে। আর যাত্রার কাছে বলা উচিত যে কোনো এই শব্দের আমি বুঝতে পারছি না, জায়েজ আছে যেমন ও যে কোনো ওয়াক্তে সালাম দেওয়া জায়েজ আছে, খাওয়ার সময়, আজানের সময়, কোরআন পড়ার সময়, না কোরআন পড়ার সময়, খাওয়ার সময় ইত্যাদি টাইমে সালাম দেওয়াকে ইসলামে নাজায়েজ বলা আছে। বরং সালাম দিবে এরকম টাইমে যখন ব্যক্তি খাওয়ার কাজে ব্যস্ত না, নামাজের কাজে ব্যস্ত না, উজুতে, তেলাওয়াতে, কোনো ইবাদতে, কোনো মজলিসে এরকম মগ্ন না, এ সমস্ত অবস্থায় সালাম দেবে। সালাম দেওয়া এরকম প্রায় 15-20টা জায়গায় নিষেধ আছে, এগুলো বিভিন্ন মাসলামা সাইলের কিতাবে লেখা আছে, বেহেশতি জোহরেও লেখা আছে, দেখে নিন। বেতরের নামাজে 3 রাকাতের মধ্যে অতিরিক্ত 1 তাকবীর দেওয়া লাগে। যদি কেউ অতিরিক্ত 1 তাকবীর না দেয় এবং সুরা না পড়ে তাহলে তার নামাজ হবে হবে কিনা? যদি সে ইচ্ছা করে এই কাজ করে তাহলে নামাজ হবে, আর যদি ভুলে করে তাহলে তার জন্য ক্ষতিপূরণ হিসাবে সৌসিজদা দিয়ে দিলে হয়ে যাবে। কেউ যদি কোনো কারণে বা মসজিদে মসজিদ দূরে থাকা অবস্থায় যদি তার নামাজ একা পড়তে হয় তাহলে কি জামাতে শরীফ হওয়ার সব হবে? না, জামাতে শরীফ হওয়ার সব হবে। তার কারণ হচ্ছে বলছেন লা সালাতা লিজারিল মাসজিদি ফি বাইতি, মসজিদের আশপাশের লোকের প্রতিবেশীর নামাজ তার নিজের ঘরে জায়েজ নেই, অর্থাৎ সে নামাজের সব থেকে বঞ্চিত হয়। এই জন্য যে কোনো মূল্যে ফরজ নামাজ মসজিদে এসেই পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। ফুটবল এবং ক্রিকেটের বল খেলা কি জায়েজ আছে? ইসলামে যে সমস্ত খেলায় হার জিত আছে এই সমস্ত খেলাকে ইসলাম নাজায়েজ বলেছে। উপরন্তু ক্রিকেট এবং ফুটবলে হাফ প্যান্ট পরে খেলা করে এটা ইসলামে ফরজ করা হয়। দ্বিতীয় কথা হচ্ছে এই খারাপিগুলো ছাড়াও এই খেলাগুলির ভিতরে আরো অনেক খারাপি আছে। মানুষের সম্পদ নষ্ট হয়, সময় নষ্ট হয়। একটা ক্রিকেট খেলা হলো দেশের 10 কোটি মানুষ এই ক্রিকেট খেলায় মত্ত হয়ে গেল, কতগুলি কাজের টাইম নষ্ট হয়ে গেল। আচ্ছা নষ্ট হলে পরে ফলাফল কি আসলো? আমি একটা কাজের সময় নষ্ট করলাম তো ফলাফল আসতে হবে। আচ্ছা ওই টাইমগুলিতে যখন যে নামাজের রক্তগুলি চলে গেল, ওই নামাজের রক্তগুলির কি অবস্থা? নামাজের রক্তগুলি কে আদায় করবে? বলো কাজা করে নিবে। লাশ্চর্য কথা, একটা হারাম কাজে শরীফ হতে যে আল্লাহর ফরজ নষ্ট করবে? আচ্ছা বিষয় হচ্ছে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে না ক্রিকেটের প্লেয়াররা সৃষ্টি করছে, আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তো কাকে নারাজ করতেছে আর কাদেরকে খুশি করতেছে? আমাকে যে সৃষ্টি করলো তাকে নারাজ করতেছে, আর ক্রিকেটের প্লেয়ারদেরকে বাহবা দিয়ে স্টেডিয়ামের ভিতরে যে ওদেরকে উৎসাহ সৃষ্টি করছে। তো হারাম কাজে মানুষকে উৎসাহিত করলাম, আর আমার স্রষ্টাকে নারাজ করলাম। যদি কেউ স্রষ্টাকে চিনে থাকে তার জন্য তো এই কাজ সম্ভবই না। এরপরে একটা প্রশ্ন করছে মওদুদীবাদ গুলো তো কি এবং তাদের আকীদা কি? মওদুদীবাদ হচ্ছে উপমহাদেশে একজন ব্যক্তি আবুল আলা মওদুদী সাহেব, উনি একটা ইসলামী আন্দোলন গড়ে তুলেছিলেন 1941 সালে। সেই ইসলামী আন্দোলনে তিনি উপমহাদেশে বিস্তৃতি লাভ করছে। বিষয় যেটা সেটা হলে যে মওদুদী সাহেবের নিজস্ব লিখিত বই পুস্তকে ইসলাম সম্পর্কে কিছু বিভ্রান্তিকর কথা পাওয়ার কারণে উপমহাদেশের ওলামায়ে কিরাম নির্বিশেষে প্রত্যেকে মওদুদী সাহেবকে প্রত্যাখ্যান করছে। এমনকি ওনার দলের মৌলিক যে 4 জন সদস্যকে নিয়ে উনি দলকে স্টার্ট করেছেন। একজন হচ্ছে মৌলানা আমিন ইসলাম, মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী, মৌলানা মঞ্জুর রহমান, এই 4 জনের 3 জন ওনার এই সমস্ত কর্মকাণ্ড কথাবার্তার কারণে পরে ওনার থেকে ত্যাগ বেরিয়ে যেয়ে ওনার বিরুদ্ধে বই লিখেছে। এই জন্য উপমহাদেশে হকানি ওলামা ইকরাম যারা দীন ইমান ও ইসলাম এবং উম্মতের ভবিষ্যৎ নিয়ে ভাবেন তারা কেউই ওনাকে এবং ওনার লেখালেখিকে সমর্থন করেন। এরপরে একবার প্রশ্ন করছে, সুদের বিনিময়ে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছিলাম, এখন আমি বুঝতে পারছি এটা গুনাহের কাজ, আমি তওবা করছি আর এমন ঋণ নেব না, কিন্তু আমার পূর্বের ঋণ এখনো শোধ হয়নি, এক্ষেত্রে আমি তওবা করার পরও কি ঋণের কিস্তি দিচ্ছি, এতে কি আমার গুনাহ হচ্ছে? যদি হয়ে থাকে তবে এখন আমি কি করব? প্রথম কথা হচ্ছে যে আপনি যাদের থেকে, যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান থেকে কিস্তিতে ঋণ নিয়েছে, সেই কোম্পানি তো আপনাকে ছাড়বে না আপনি তওবা করলে, তাদের ঋণ তো তাদেরকে দিতে হবে। যদি সেই সুদ দেওয়া থেকে বাঁচার কোনো রাস্তা আপনি তৈরি করতে পারেন তাহলে তো এটা ভালো, আর যদি না করতে পারেন তাহলে তো আপনি অনেকটা অপরাধ। তো এই অপরাধতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন এবং তাদের কিস্তিটাও পরিশোধ করবেন, আর আগামীতে না নেওয়ার জন্য অঙ্গীকার করবেন। যখন পড়েছিলাম এক ছাত্রটি প্রশ্ন করছে, হুজুর যদি সে নামাজ না পড়ে তাহলে কি মৌতের পরে জান্নাতে চলে যেতে পারবে আয়াতুল কুরসি পড়ার কারণে? তো হুজুর বলছে যে বলা তো হয়েছে যে আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে কিসের পরে পড়তে হচ্ছে, তো ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তো সে ফরজ নামাজ না পড়ে আয়াতুল কুরসি কিভাবে পড়বে? তো সেই জন্য আমরা অনেকে কথা মনে করি এই আমল করলে জান্নাতে চলে যাবে, মনে আর ফরজ নামাজ পড়া লাগবে, মনে হয় জন্য সবচেয়ে বড় কষ্টের কাজ ফরজ নামাজ, বুঝছেন? যে এই কাজটা যে কেন আল্লাহ ফরজ করলো আল্লাহ জানে, এটা না করে এরকম কিছু আয়াতুল কুরসি পড়ার কথা বলে দিত সোজাসুজি জান্নাতে চলে যেত। কিন্তু আসল বিষয়টা কি জানেন, যে আল্লাহকে চিনছে ঠিক আছে, সে তো নামাজের ভিতরে এরকম তৃপ্তি পাবে যার ভিতরে আল্লাহর পরিচয় আসছে, সে মনে করবে নামাজ আসলে পঞ্চাশোক্ত ফরজ হওয়ার দরকার আছে। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছে তো এটা বোঝা মানে আল্লাহর নেক বান্দাদের কাছে এটা অত্যন্ত তৃপ্তি আর স্বাদের জায়গা। এরপরে একটা প্রশ্ন করছে যে সাধারণত ভিতরের নামাজে তিন রাকাত পড়া হয় এবং ব্যতিক্রম কোনো নিয়ম আছে কি? আমাদের হানাফি মাজহাবে ভিতরের নামাজে আর কোনো ব্যতিক্রম নিয়ম নেই, এই একটাই নিয়ম। সুতরাং এই একটা নিয়মের উপরে থাকি, ব্যতিক্রমটা জানার কি দরকার? ব্যতিক্রমটা জানবে স্কলার যারা এটা নিয়ে গবেষণা করবে, ঠিক আছে? আমাদেরকে যেটা আল্লাহ তাআলা রাসূল বলেছেন ভাই সহজ একটা রাস্তা দেখাইছে এটার উপরে সন্তুষ্ট থাকে, জটিল একটা জটিল যেটা এটা নিয়ে কেন ক্ষমাকার মানে জানতে চায় বা এটার উপর আমল করতে চায়। বডি স্প্রে বা পারফিউম শরীরে বা কাপড়ে দেওয়া থাকা অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? শরীরে পারফিউম বা বডি স্প্রে যেটা দেওয়া হয় এটাতে যদি অ্যালকোহল থাকে, অ্যালকোহল, তাহলে এটা জায়েজ, কারণ অ্যালকোহল একটা মাদক জাতীয় জিনিস। যদি অ্যালকোহল ফ্রি, অ্যালকোহল ফ্রি হয়ে থাকে অর্থাৎ অ্যালকোহল না থাকে তাহলে কোনো সমস্যা। এই জন্য আপনারা দেখবেন যে ওর যে উৎপাদনের যে উপাদান, ওই উপাদানের ভিতরে অ্যালকোহল ফ্রি লেখা আছে, যদি লেখা না থাকে অর্থাৎ অ্যালকোহল থাকে তার ভিতরে তাহলে এটা পড়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়। যৌন ব্যক্তি থেকে জানা যায় যে আল্লাহ নিজেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ পড়েন, এটা কি যথার্থ? হ্যাঁ, দুরুদ পড়ান মানে দুরুদ শব্দটার অর্থ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করা। তো আমি যখন পড়ি তখন এটা দুরুদ, আর আল্লাহ যখন পড়ে তখন এটা দুরুদ, দুরুদ তখন এটা হচ্ছে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত বর্ষণ করা। সুবহানাল্লাহ, কথা না? আমার মনে করেন আমার বাবা, আমার বাবার থেকে আমি একটা সহযোগিতা নিই ঠিক আছে, আমার দাদা যদি সহযোগিতা নেয় তো তার ভাষা একরকম, আমি যদি সহযোগিতা নিই তো আমার ভাষা আরেকরকম, আমার দাদা যদি আমার বাবার থেকে কোনো সহযোগিতা নেয় তো বলবে আমি ওকে ব্যবহার করেছি আমার এই কাজে, আমি ওকে এই কথা বলবো আমি আমার বাবাকে ব্যবহার করেছি, কি বলবো? আমি বলবো আমি ওনার থেকে সহযোগিতা নিয়েছি, তাই না? একই জিনিস দুইজন নিলে তার ভাষা দুই রকম হোক, তাই না? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আল্লাহ তাআলা দুরুদ পড়েন তো ওই দুরুদের অর্থ দুরুদ পড়া, ওই দুরুদের কি অর্থ? রহমত নাজিল করা। আর আমরা যখন পড়বো তখন এটার অর্থ দুরুদ, দুরুদ মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলার কাছে রহমতের ভিক্ষা চাওয়া। ব্যাপষ্ট করছেন স্ত্রীর প্রতি স্বামীর ফরজ হক, স্ত্রীর প্রতি স্বামীর ফরজ হক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন, বলেছেন যে তুমি যা খাবে তাকে তাই খাও, তুমি যেখানে থাকবে তাকে সেখানেই রাখো, তুমি যে মানের জীবনযাত্রা অব্যাহত রাখবে তাকে সেই জীবনযাত্রা অব্যাহত রাখা, তাকেও সেই জীবনযাত্রা তুমি সরবরাহ করার চেষ্টা করো। এক হাদিসে সংক্ষিপ্তভাবে এটা বলে দিয়েছে। সুতরাং এগুলো হচ্ছে স্ত্রীর হক। আর আরেকটা ফরজ হক হচ্ছে যেটা মোহর, বিবাহ সময় যে কথাগুলো আপনি বিয়ে করছেন তোমাকে 1,00,000 টাকা দেওয়া হবে, তো ওই টাকাটা তার হক, এটা আদায় করতে হবে, এটাও তার একটা ফরজ। তো নিজে যে স্তরে যে মানের জীবনযাত্রা অব্যাহত রাখবো স্ত্রীকে সেটাই সরবরাহ করো। এরপরে একবার প্রশ্ন করছেন যে আমরা অনেকটা অর্থহীন মানুষ, ফার্নিচারে কাজ করি, যে টাকা বেতন পায় মা বাবার ঔষধ ও খানার টাকা দিয়ে, তেমন কোনো টাকা থাকে না, বললে চলে। আমার বয়স 29 বছর, আমার জন্য বিবাহ অনেকটা জরুরি, আমার মা পেশারের মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, আর ভাইদের মধ্যে আমি বড়, কিন্তু 1,00,000 কিংবা 2,00,000 টাকা মোহরানা জোগাড় করার জন্য 5-7 বছরের সময় লাগবে, আমি এখন কী করতে পারি, ইসলামে এর কী সমাধান আছে, আমি এখন কী করতে পারবো জানতে চাই। এটা সুন্দর প্রশ্ন করছেন এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। ওনার প্রশ্নের ভিতরে 3টা অংশ আছে। 1 নম্বর অংশ হচ্ছে যে আমি ফার্নিচারে চাকরি করি, অল্প বেতন পাই, আমার সামনে খরচের খাত হচ্ছে 3টা, একটা হচ্ছে আমার বিবাহ, 2 নম্বর হচ্ছে আমার স্ত্রীর মোহর, 3 নম্বর আমার বাবা মার সেবা করা। এই 3টা খরচের খাত, বিবাহ করতে একটা খরচ, স্ত্রীর মোহর জোগাড় করে একটা খরচ, হ্যাঁ আবার আমার বাবা মার সেবা, এই 3টা সমস্যাকে সামনে রেখে আমি যদি উপার্জন করি, এতে আমার বিবাহের 1,00,000-2,00,000 মোহরের টাকা জোগাড় করতে আমার টাইম লাগবে হচ্ছে 5-7 বছর। এখন এই 5-7 বছর বিবাহ না করে অপেক্ষা করে এটা আমার জন্য করি। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, এই প্রশ্নের সুন্দর সমাধান আছে ইসলাম। প্রথম সমাধান হচ্ছে বাবা মার সেবা ইসলামের ততটুকু ফরজ যতটুকু আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দিয়েছে। যেমন আপনারা জানেন একজন মুসাফিরের উপরে নামাজ 4 রাকাতের মধ্যে 4 রাকাত ফরজ, আর একজন মুকিম মানে ঘরে যে আছে তার উপরে 4, মুসাফিরের উপর 4 রাকাত ফরজ না হয় 2 রাকাত কেন হলো? তার কারণ হচ্ছে সফরের ভিতরে এই লোক ব্যস্ত থাকবে, ক্লান্ত থাকবে, 4 রাকাত পড়ার মতো দৈহিক সামর্থ্যতা নাও থাকে। এই জন্য ইসলাম বলছে তোমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু পড়, অর্থাৎ 2 রাকাত। তাহলে যেখানে মানুষের সামর্থ্যের উপরে আল্লাহ তাআলাই তার হক ছেড়ে দিয়েছে, আল্লাহর হক কয় রাকাতে? 4 রাকাত, ছেড়ে 2 রাকাত করে দিয়েছে। তো যেখানে ফরজ নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা তার হককে শিথিল করে দিয়েছে, সেখানে মানুষের হকের ব্যাপারে কেন শিথিল করবেন না? এই জন্য আমি আমার পিতামাতার খেদমত আমার উপার্জন অনুযায়ী করা ফরজ। এমন কেন না যে আমি 5,000 টাকা বেতন পাই আর আমাকে খেদমত করতে হবে 10,000 টাকা, না, তবে দিলে আকাঙ্ক্ষা থাকা চাই। কথা বুঝা গেছে? দিলে আকাঙ্ক্ষা কি থাকা চাই? আল্লাহ তাআলা যদি আমাকে পয়সা কড়ির লাইনে আরো বেশি বরকত দান করেন তা আমি পিতামাতার আরো বেশি খেদমত, কিন্তু এখন কতটুকু করা ফরজ আমার জন্য বলে যতটুকু সামর্থ্য আমার কাছে আছে। কথা বুঝাতে পারলাম? এটা গেল পিতামাতার সেবার প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে উনি বলছেন যে 1-2 লাখ টাকা জোগাড় করে বিবাহ করা এটা আমার জন্য কঠিন। উনি মনে করেছেন যে বিবাহর মোহর মনে 1,00,000 টাকার নিচে হয়, কথা বুঝা গেছে না? আসলে বিষয়টা না, বিবাহর মোহর ন্যূনতম এখনকার বাজারের দর হিসেবে 3-3,500 টাকা হলেও একটা বিয়ের মোহর হতে পারে, বললাম না? সুতরাং আপনি যদি 3,500 টাকা জোগাড় করতে পারেন তাহলে আপনার জন্য বিয়ে করা সহজ। তো ইসলাম আপনাকে খামাখা 1,00,000 টাকা জোগাড়ের সুযোগ নেই আপনার জন্য আর আপনার উপরে চাপাই দিবে, এরকম কোনো কঠিন দিন ইসলাম নয়, ইসলাম তো সহজ ও সাবলীল দিন। দ্বিতীয় কথা হচ্ছে স্ত্রীর খরচ বা স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব। আপনার উপার্জন যদি এতটুকু হয় যে আপনার বাইরে আপনার স্ত্রীর ভরণ পোষণ পা বহন করা আপনার জন্য মোটেও সম্ভব, যদি বিষয়টা এরকম হয় তাহলে রসুল সাহেব আপনাকে বলেছেন রোজা থাকবে। কি বলেছেন? রোজা যখন একজন যুবক থাকবে তখন তার স্ত্রীর প্রয়োজনীয়তা কমে যাবে, কথাটা কি বুঝাতে পারলো আপনাদেরকে? নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি, যে একজন যখন রোজা থাকে তখন তার স্ত্রী প্রয়োজনীয়তা কমে যায়, আর যখন স্ত্রী প্রয়োজনীয়তা কমে যায় তখন তখন তার বিবাহ করার ব্যাপারে যে অপরিহার্যতা এটা হ্রাস পায়, কমে যায়। বিষয়টা বুঝাতে পারলাম? আচ্ছা, আর যদি আপনার উপার্জন এতটুকু হয় যে আপনি একজন স্ত্রীকে ওই মানে জীবনযাত্রার ওই মানে রাখতে পারবেন যে মানে আপনি থাকেন, ঠিক আছে, যদি এতটুকু উপার্জন থাকে আপনার, তাহলে আপনি বিবাহ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার মানে স্ত্রীকে রাখবেন, আপনি যা খান তাই খাওয়ান, আপনি যদি দুই বেলা খান তাহলে তাকে দুই বেলা খাবেন, আপনি যদি দেড় বেলা খান তো আপনি তাকে দেড় বেলা খাওয়ান। যদি এতটুকু সামর্থ্য না থাকে যে আমি তো দুই বেলা খেতে পারি আরেকজনকে দুই বেলা খাওয়াতে পারবো না, তাহলে আপনার জন্য ইসলামের বিধান হচ্ছে রয়েছে। তো আশা করি তিনটা সমস্যার সমাধানই হয়েছে। যদি পিতামাতার ভরণ পোষণের বিষয় আসে তো যতটুকু আল্লাহ তাকে সামর্থ্য দিচ্ছে ততটুকুই ফরজ। এরপরে বিবাহর মোহর, বিবাহর মোহর মোটে এক লাখ টাকা দেওয়া জরুরি না, বিবাহর মোহর তিন হাজার টাকা, সাড়ে তিন হাজার টাকা দিলেও বিবাহ হয়ে যাবে। তিন নম্বর বিষয় হচ্ছে যে আপনার স্ত্রীর ভরণ পোষণ, তো এখানে দুইটা রাস্তা আছে। যদি আপনার মানে আরেকজনকে চালানোর ক্ষমতা থাকে তাহলে বিবাহ করেন, আর যদি আপনার মানে আরেকজনকে চালানোর ক্ষমতা আপনি না রাখেন তাহলে আপনি রোজা রাখেন যতদিন পর্যন্ত ওই উপার্জনের মানে আরেকজনকে আরেকজনের পর ব্যয় বহন করার মতো যোগ্যতা যতদিন না আসে। এরপরে এক ভাই প্রশ্ন করছেন, যেসব স্বামী স্ত্রীর মোহর আনা তিন লাখ টাকা কিংবা পাঁচ লাখ টাকা ধার্য করে, অথচ পাঁচ হাজার কিংবা দশ হাজার টাকা স্ত্রীর হাতে দিয়া বাকিটা মাফ করে দিতে বলে, হয়তোবা স্ত্রী নিয়ে মাফ করে দেয়, হয়তোবা স্ত্রী লেখাটা এতটাই অস্পষ্ট যে বুঝতে হচ্ছে যে তার স্বামী মনে বলতে চাচ্ছে আমি পুরোটা লেখা অস্পষ্ট, যাদের লেখা খুব ভালো করে বোঝা যায় তারা আরেকজনকে দিয়ে